অসহায় মানুষ আমি বসত নদীর চরে, ঝড় বাদলে ভীত থাকি সারা বছর ধরে। অসহায় মানুষ আমি বসত নদীর চরে, ঝড় বাদলে ভীত থাকি সারা বছর ধরে। একটুখানি উঠলে বাতাস বুকটা কাঁপে দুরু, ওই বুঝি ফের বসত গেল ভাঙা হবে শুরু। একটুখানি উঠলে বাতাস বুকটা কাঁপে দুরু, ওই বুঝি ফের বসত গেল ভাঙা হবে শুরু। প্রভুর নাম জপতে থাকি, প্রভুর নাম জপতে থাকি, কখনো অশ্রু ঝরে, ঝড় বাদলে ভীত থাকি সারা বছর ধরে। অসহায় মানুষ আমি বসত নদীর চরে, ঝড় বাদলে ভীত থাকি সারা বছর ধরে। বসত ভাঙে বারে বারে, ভাঙে না তো মন, ভাঙে না তো নদী নিজে আদেশ করে পালো, ঘর বাংলেও মন ভাঙে না, ঘর ভাঙলেও মন ভাঙে না, গড়ি নতুন করে, ঝড় বাদলে ভীত থাকি সারা বছর ধরে। অসহায় মানুষ আমি বসত নদীর চরে, ঝড় বাদলে ভীত থাকি সারা বছর ধরে। ভরসায় আমার প্রভুর প্রতি, যিনি সবার মালিক, সহায় হলে অনুকূলে সব কিছু সঠিক, তার দয়াতে শান্তি যে পাই, তার দয়াতে শান্তি যে পাই, আমি ভাঙা ঘরে ঝড় বাদলে ভীত থাকি সারা বছর ধরে। অসহায় মানুষ আমি বসত নদীর চরে, ঝড় বাদলে ভীত থাকি সারা বছর ধরে, ঝড় বাদলে ভীত থাকি সারা বছর ধরে, ঝড় বাদলে ভীত থাকি সারা বছর ধরে।